Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna Muhammadan 'abduhu wa rasuluhu amma ba'd. فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম এবং আজকের মোহনপুর উপজেলা সম্মেলনের সমবেত ভাই ও বোনেরা, নওগাঁ জেলে থাকার সময় কারারক্ষী ভাইয়েরা রাজশাহী থেকে নওগাঁ যাওয়া আসার পথে আমাদের মুক্তির দাবিতে সাটানো পোস্টার দেখে এবং দেওয়াল লিখন দেখে আমাকে অনেক সময় সুসংবাদ দিতেন। অবশেষে একদিন এমন সংবাদ পেলাম যে স্যার, আপনার মুক্তির দাবিতে মোহনপুর উপজেলাতে এত বিশাল সম্মেলন হচ্ছে যে আমাদের গাড়ি অনেকক্ষণ যানজটে আটকে থাকল, আপনাকে স্যার কেউ ঠেকাতে পারবে না। সেদিন থেকে মনে একটা গোপন আকাঙ্ক্ষা ছিল যে মোহনপুর উপজেলা সম্মেলনে আমি যাব, কিন্তু আপনারা আমাকে নিয়ে আসেন নাকি বিগত পাঁচ বছরে। এবারও ভাবছি বুঝে আমি মোহনপুরে যাচ্ছি, এখন থেকে গোপালপুরে এসে গেছি। আসলে এটাও তো মোহনপুরের মধ্যেই, তাই না? অসুবিধা নাই, আমি আপনাদেরকে আমার নিজের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মুক্তির দাবিতে আপনাদের সেদিনের সেই বিপুল আয়োজন, বিপুল দাবি এবং নিজেদের সবকিছুর বিনিময়ে ঝুঁকি নিয়ে প্রশাসনের কাছ থেকে যে অনুমতি আপনারা বের করেছিলেন, আজকে জনাব আব্দুস সত্তারের কাছ থেকে যে কথা আমি শুনলাম, আসলেই তখন আমাদের মুক্তির দাবিতে কিছু করাটা খুব রিস্কের ব্যাপার ছিল। তার মধ্যেও যে আপনারা ঝুঁকি নিয়ে এত বড় সম্মেলন করেছিলেন, এটা আমাদের অত্যন্ত আনন্দের কথা। জেলখানায় বসে এই খবরগুলো আমাদের কাছে যে কত সান্ত্বনা ব্যঞ্জক ছিল সে আপনারা এখন বুঝতে পারবেন না, এবং আমিও এখন সে উপলব্ধি করতে পারব না। যখন পুলিশদের কাছে আমি শুনলাম আপনাদের এই সম্মেলনের কথা, যারা সেদিন আমাদের জন্য জানমাল এবং শ্রম দিয়ে চেষ্টা করেছেন এবং এখন পর্যন্ত আমাদের প্রতি সহানুভূতি ও সমবেদনা এবং যাবতীয় সহযোগিতা করে থাকেন, তাদের সকলের প্রতি, বিশেষ করে আমাদের পর্দার অন্তরালে নরমদিল মা বোনদের প্রতি, যাদের চোখের পানি আল্লাহ পাক ফিরান নেই, তাদের সবার প্রতি আমি অন্তরে অন্তঃস্থল থেকে সমবেদনা জ্ঞাপন করছি, মোবারকবাদ জ্ঞাপন করছি, অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ পাক আপনাদের নিঃস্বার্থ খেদমতকে উত্তম যাজা দান করুন এবং এটাকে আল্লাহ পাক কবুল করে নিন উত্তম কবুলিয়াতের সাথে, যেন এর বিনিময়ে আপনাদেরকে ইহকালে এবং পরকালে সর্বোত্তম প্রতিদান তিনি দান করেন। আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, অনেকেরই দাবি দীর্ঘ নয় বছর পরে যখন সমস্ত মামলা থেকে বেকসুর খালাস পেলেন, যারা এই জুলুম করেছে তাদের বিরুদ্ধে আপনি পাল্টা মামলা দেন। রাজশাহী বারের অনেক উকিলের কাছ থেকে প্রস্তাব আসছে যে আমরা স্যারের জন্য বিনা পয়সা লড়াই করব। তাদের এই দাবিটা কি সঙ্গত না অসঙ্গত আপনার কি মনে করেন? যদি সঙ্গত হয় তাহলে তো আমাদের এগিয়ে যাওয়া উচিত, তাই না? কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি না, যাব না, চিন্তাও করি নাই, কল্পনাও করি নাই। কেন করি নাই? কেনার মধ্যে অনেক কথা লুকিয়ে আছে। আমরা কারোর ভোটের বাক্সের প্রতিদ্বন্দ্বী নই। আমরা কি আপনাদের কাছে কখনো ভোট চেয়েছি? আমরা কারো ব্যবসায়ের ভাগিদার নই। আপনাদের সঙ্গে কি আমি আলুর ব্যবসা করি? আমরা কারোর পদ ও পদমর্যাদার অংশীদার নই। আমরা কি কখনো বলেছি উপজেলা চেয়ারম্যানের সঙ্গে আমি ওরকম সম্মান চাই? কোনদিন বলিনি। তাহলে আমাদের বিরুদ্ধে এত রাজনৈতিক শত্রুতা কেন? আমরা তো কারো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নই। তাহলে কেন রাজনৈতিক নেতারা আমাদের বিরুদ্ধে এত খেপে গেলেন? কেন স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে এতগুলো মামলা চাপিয়ে জুলুম করলেন? সরকার এদেশের নির্বাচিত সরকার, জনগণের নির্বাচিত সরকার যারা হয় তারা জনগণের প্রতি সর্বাধিক সহানুভূতিশীল হয়, এটাই কিন্তু ধরে নেওয়া হয়, ঠিক না? কারণ তাদেরকে পাঁচ বছর পরে আবার আসতে হয় জনগণের কাছে। সেই জন্য যে সমস্ত জনগণ আমাদের মুক্তির দাবিতে সেদিন কথা বলেছিলেন, আপনারা কি তৎকালীন সরকারের ভোটার ছিলেন না? ভোট দেননি আপনারা তখন? তো আপনাদের প্রতি কি তারা কোন সহানুভূতি দেখিয়েছিলেন? দেখান। আপনারা কি তাদের কাছে তখন কোন কৈফিয়ত নিয়েছিলেন, তোমরা কেন সহানুভূতি দেখাচ্ছ না? নেন নাই। আবার কিন্তু এই খেলা শুরু হয়েছে। প্রশ্ন হল সেখানেই যেখানে এর উত্তর আপনি দিতে পারছেন না, কারণ কোন বিষয়ের গভীরে যাওয়ার মতন মানুষের সংখ্যা বাংলাদেশে খুবই কম। আমরা উপরে দেখি, ভিতরে ঢুকি না। এর জন্য দায়ী কে? যারা আমাদেরকে কষ্ট দিয়েছেন তারা যত না দায়ী, তার চাইতে দায়ী হল এদেশের নেতৃত্ব নির্বাচন পদ্ধতি। কাঁচি আছে না, চুলকাটা কাঁচি, কাঁচির মাঝখানে হাত যদি রাখেন আর যদি সারাদিন তসবি তেলাওয়াত করে হে কাঁচি আঙুলটা কেটো না, শুনবে? এদেশের রাজনীতি কাঁচির মধ্যে ঢুকে বসে আছে, আঙুল কাটতেই হবে, যতই মামলা করেন কোনো লাভ হবে না। আদালতে যান, আদল পাবেন না। নেতার কাছে যান, বিচার পাবেন না। কারণ সবার হাতে কাঁচি, আমাকে ইলেকশন করতে হবে, যে কোনো মূল্যে পাস করতে হবে, বুলেট হোক আর ব্যালট হোক ক্ষমতা দখল করতেই হবে। ক্ষমতা দখলের এই রাজনীতি এদেশের মানুষকে অন্ধ করে ফেলেছে। মানবতা, সহানুভূতি, মানুষের ইজ্জত আবরু কোনো কিছুরই মূল্য এদেশে নাই। মূল্য একটাই আছে, কি করে আমাকে ক্ষমতা দখল করতে হবে? এমনকি স্কুল কলেজের কমিটি করার সময় পর্যন্ত মারামারি হয় কমিটির সভাপতি হওয়ার জন্য, হয় না? এখানে নিশ্চয়ই মোহনপুরে হয় না? এই ক্ষমতা দখল, নেতৃত্ব দখলের এই রাজনীতি হচ্ছে মূল কারণ। বাংলাদেশে যত সংগঠন আছে, সেকুলার সংগঠন হোক আর ইসলামী সংগঠন হোক, সবাই ক্ষমতা দখলের লক্ষ্যে লড়াই করছে। কেউ মুখে বলছে ধর্মনিরপেক্ষতাবাদ, কেউ বলছে ইসলাম, কেউ বলছে সমাজতন্ত্র, মুখে যে যেটাই বলুক টার্গেট একটাই, ফলটা আমার চাই, ওটা আমাকে ধরতেই হবে যে কোনো কায়দায়। চেয়ার দখল না করলে হুকুমত, একামত, দিন কিছুই কায়েম হবে না। একমাত্র আপনাদের এই প্রাণপ্রিয় সংগঠন আহলাদিস আন্দোলন বাংলাদেশ এই গতানুগতার বিরুদ্ধে কথা বলেছে। এই বলাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অপরাধ। আর এই অপরাধ যারা করেছে তাদের বিচার কি ওরাই করবে যারা নিজেরা অপরাধী? বুঝতে পারেননি? যারা নিজেরাই এই সিস্টেমটা চালু করেছে, আপনি তার বিরুদ্ধে কথা বলছেন আর তার কাছে যদি বিচার চান, সে কি বিচার করবে? সে তো আবার আপনাকে জেলে ঢুকাবে। আমার রসুল যখন আসলেন মক্কাতে, সমস্ত মক্কায় যে সিস্টেম চলছিল উনি সেই সিস্টেমের বিরুদ্ধে কথা বললেন। আর এই জন্য তো তার উপরে এত জুলুম হল। মক্কার লোকরা তো আগে থেকে আল্লাহকে মানত, তারা নবী ইব্রাহিমকে মানত, তারা আলহামদুলিল্লাহ মক্কা ঘরে তওয়াব করতেন, হজ করতেন, উমরা করতেন, সবই করতেন, তারা নামের সঙ্গে আল্লাহর নাম রাখতেন। এত সত্ত্বেও এত কিছু পরে তারা আল্লাহ রসুলকে বরদাস্ত করতে পারেনি, কারণ তিনি একটি মৌলিক কথা বলে দিয়েছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তাহলে সফল কাম হবে। আর ওরা বলল কি, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন হাযা লাশাইউন উজা, এত শত ইলাহ বাদ দিয়ে একটা ইলাহকে উপাসনা করব, এটা বড় আশ্চর্যকর কথা, বিস্ময়কর কথা। আমরা কি বলেছিলাম, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বলুন তো আমার সাথে, আসুন, জোরে বলেন, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এর মধ্যে কি বোমা আছে? আছে বোধ হয়, আছে, নাহলে বোমাবাজি কেস আমাকে দেবে কেন? বোমা দেবো চেহারে দেখি না আমি। একই রাত্রিতে নওগাঁ জেলার পোরশা থানায় ব্যাংক ডাকাতি করলাম আমি আর আব্দুস সামাদ সালাফি, ল্যাংড়া মানুষ, বসে সেজদাও করতে পারে না, হাঁটুর ব্যথা। ওই রাত্রে ডাকাতি সেরে চলে গেলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়, ব্যাংক ডাকাতি করলাম। একই রাত্রে দুই জেলার দুই ব্যাংক ডাকাতি করে পরদিন সকাল 9টায় এসে রাজশাহীতে সাংবাদিক সম্মেলনে ভাষণ দিলাম। কি চমৎকার ডাকাইত আমরা, বাংলাদেশে কোনো ডাকাইত আমাদের সঙ্গে পারবে না। এইটা যদি কোন দেশের গণতান্ত্রিক সরকারের কোন নীতি হয়, আপনারা কোন সরকারকে ভোট দিচ্ছেন? আপনাদের ভোট দেওয়ার লোকগুলি তো এগুলি করেছে, অন্য লোক করেছে নাকি? কোন পাতাল থেকে কোন লোক আসছে না, আসমান তখন আজরাইল নাজিল হয়েছে, দুদিন পরে সে মিষ্টি মিষ্টি কথা বলে ভোটগুলো নিয়ে চলে যাবে, এই তো। তাহলে আমরা বলেছি কোরআন এবং সহিহ আলকের জীবন গড়ি। আপনারা জানেন না, ওরা জানে যে বোমা তো বোমা, অ্যাটম বোমা আছে এর মধ্যে, কারণ ওইটা যদি চালু হয় বাংলাদেশে আমাদের মাতবাড়ি চলবে না। আল্লাহ নবী বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সফল কাম হবে। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা আবু জাহেল জানত, যে এই যে কথা মোহাম্মদ বলল আমাদের মাতবাড়ি চলবে না। বাংলার জমিনে আমরা যে দাওয়াত নেমেছিলাম, এ দাওয়াত কোন সংগঠন দেয়নি। কি আপনাদের সামনে পড়ে নাকি এমন কোন সংগঠন আছে যারা বলেছে আসুন কোরআন ও সহিহ আলকে জীবন গড়ি? কেউ বলেছে? কোন দলে বলেনি। প্রত্যেক দল তার নেতা নেত্রীর পূজা নিয়ে ব্যস্ত। আর আমরা চলে গেছি এমন জায়গায় যে বস্তুটা এসেছে এটা কি বাংলাদেশে কোন প্রেসে তৈরি হয়েছে, কোন মানুষের ব্রেন্ডে বেড়ে হয়েছে? এটা এসেছে লৌহে মাহফুজ থেকে, আল্লাহর নিকট থেকে। এর মধ্যে কোন বাতিল কথা আছে? কোন মিথ্যা কথা আছে? কোন ভুল কথা আছে? লা ইয়াতীহিল বাতিল মিন বানি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিল মিন হাকীমিন হামিদ। আল্লাহ বলছেন এই কোরআনে কোন বাতিলের প্রবেশের সুযোগ নাই, সামনে থেকে হোক আর পিছন থেকেই হোক, এটা এসেছে মহাপ্রশংসিত মহাপ্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকে। এই অভ্রান্ত সত্যের দিকে আমরা মানুষকে দাওয়াত দিয়েছি, এটা কি কোনো পাপ করেছি ভাই? আসলে পাপ করেছি তাদের কাছে যারা দেশ পরিচালনা করছেন, তাদের দৃষ্টিতে এটা মহাপাপ। পরবর্তীতে আমরা বলেছি সকল বিধান বাতিল করো, বলেন ওহির বিধান কায়েম করো, হাত নামান, ভালো করে বসেন, এটি পুরুষ লোকের মতো বসেন, মরা মানুষ আমি বরদাস্ত করতে পারি না। বলেন সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আমরা বলি না যে অমুকের রায় কায়েম করো, রায় আর ওহি কি এক? ওহি আসমান তে নাজিল হয়, আর রায় কোত্থেকে আসে? মানুষের মগজ থেকে বের হয়। রায় আর ওহি কি এক হবে? এই রায়টা নেত্রী মগজ থেকে আসে, নেতার মগজ থেকে আসে, হুজুরদের মগজ থেকে আসে, পীরমাশায়েখদের মগজ থেকে আসে, ইমামদের মগজ থেকে আসে, সব তো মগজ, তাই না? বলুন, মগজ আর আল্লাহর ওহি কি সমান? মগজে ভুল আসতে পারে না? এটা তো হাই স্কুলের সামনে বক্তব্য রাখছি আমরা, হাই স্কুলের মাস্টার সাহেবরা ভালো বলবেন, ছাত্রদের মগজ দিয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কি সঠিকভাবে আসে? ভুল আসতে পারে না? সেই মগজ যদি কার্ল মার্ক্সের হয়, সেই মগজ যদি আব্রাহাম লিঙ্কনের হয়, সেই মগজ যদি আবু হানিফার হয়, সেই মগজ যদি ইমাম শাফির হয়, সেই মগজ যদি ডক্টর গালিবের হয়, সব মগজই তো মগজ, ভুল থাকতে পারে না? আমরা মগজের ধারে যাই নাই, ওহির কাছে চলে গেছি, মগজরা খেপবে না? কি বুঝতে পারেন এখনো? এটা হাহু করেন ভাই, মরা মানুষ হবে না আমার সামনে, আমি মাস্টার মানুষ, কথা বলতে আমার সাথে, ঘুম পড়লে একটা রেহাই দেবো, একটা কথা বলতে আমার সাথে, মগজ আর ওহি কি এক হবে? মগজে দুই দিয়ে পাঁচ লিখতে পারে, তো ওহির বিধানে দুই দিয়ে চার হয় সবসময়, কোনদিন পাঁচ জীবনে হবে না। কোরআন এবং হাদিসের আভ্রান্ত সত্য বাংলার জমিনে কায়েম করতে চেয়েছে আহলে জান্নাত বাংলাদেশ। আর এই কারণেই যারা নিজেদের রচিত মন গড়া আইন দিয়ে দেশকে নিষ্পেষিত, নির্যাতিত, শোষণ নির্যাতন করে চলেছেন, তাদের কলিজে আগুন ধরে গেছে। বোঝা গেছে? এখন জীবনে পঞ্চাশ বার হজ করেন, একশো উমরা করেন, কোনটাই কাজে লাগবে না যদি কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়ান না করেন। টাকা আছে, টাকা গরম দেখেন, খালি ঘন ঘন হজ করেন, উমরা করেন, ওই টাকার তিন পয়সা মূল্য আছে নাকি? যদি টাকাটা হারাম পয়সা ইনকাম হয়, যদি ঘুষের টাকা হয়, কি কাজে লাগবে ওগুলো দিয়ে? হ্যাঁ, ঘুষের টাকা এতিমখানা দেন, নেকি পেলেও পেতে পারেন, কিন্তু হক করলে এবার মানুষের কিছু উপকার হয়, কিছু মানুষ তৈরি হয়, আল্লাহ খুশি হবে। কিন্তু হওয়াজ আপনি যতবার করে কাজ কিচ্ছু হবে না, বেকার খালি, খালি ওই ভিজিটিং ট্যুর হবে, মক্কা দেখা দেখি সারা। আসল কথা হচ্ছে এখানে যেটা আমরা বলেছি, জাতির কাছে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসকে জীবন গড়ি দলিল। আল্লাহ বলছেন, আমি সারা পৃথিবীতে শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেক জনপদের কাছে নবী পাঠিয়েছি একটাই স্লোগান দিয়ে, একটাই দাওয়াত দিয়ে, কি সেটা? আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর দাসত্ব করো, তাগুতের দাসত্ব পরিহার করো। কে আল্লাহ, কে তাগুত? আর তাগুত আমার রাজুল এলা মা সওয়াল কিতাবে ও সুন্নাহ মিনাল বাতিল, কোরআন এবং হাদিস বাদ দিয়ে বাতিলের কাছে যখন ফয়সলা নিয়ে যাওয়া হবে, ওটাই হচ্ছে তাগুত। সেটা প্রতিমা হতে পারে, সেটা শয়তান হতে পারে, সেটা আমি হতে পারে, আপনি হতে পারেন, যারা কোরআন হাদিসের বাইরে সিদ্ধান্ত দিচ্ছি, মন গড়া আইনে জেল খাটাচ্ছি, ফাঁসি দিচ্ছি, হাজতে দিচ্ছি, সবই করছি, এটা আমাদের, আমরা এক একটা তাগুত। আপনি বলুন, আপনাকে ন্যায় বিচারে বলে একটা নির্দোষ নিরপরাধ মানুষকে হাজতে নামে জেলে বছরের পর বছর রাখবেন, অতঃপর সে লোকটা বেকসুর খালাসে বেরিয়ে আসবে, এটা কি আপনার কোন ন্যায় বিচারে কি একথা বলে? তাহলে আমি তো বলবো, আমার জীবন থেকে হে বিগত চারদলীয় জোট সরকার, হে জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের সরকার, হে গণতন্ত্রী ধর্মনিরপেক্ষবাদী সরকার, আমার জীবন থেকে তিন বছর ছয় মাস ছয় দিন ফেরত দাও। দিতে পারবে? আমার সঙ্গে যারা ছিল কালকে গত সোমবারে বেকসুর খালাস হয়ে বেরিয়ে আসলো, সে নয় বছর থাকলো একটানা হাজতের মধ্যে, আমি তো মাঝখানে জামান পেয়ে বেরিয়ে আসলাম, তার সংসার রিক্ত নিঃস্ব, কিচ্ছু তার নাই, এমনকি ভিটি বাড়িটা বিক্রি করতে চেয়েছিল, আমি নিষেধ করলাম, বাবা ভিটিটা বিক্রি করিস না, মহিলা তো থাকবি কোথায়? তার বউটাকে পর্যন্ত থানায় ফেলে পুরুষ পুলিশ ব্যায়াম জানোয়ারের দল বুটে জুতো দিয়ে তাকে দবিয়েছে সেখানে, মেয়েটা একেবারে হালকা পাক্কা লিখলে হাড্ডিসা কিছু নাই, এরপরও তাকে হাজতে নেমে দুই বছর জেল খাটিয়েছে, কোচে দুটো বাচ্চা রেখে চলে গেছিল, দুটো বাচ্চাই এখন পরের বাড়িতে খেয়ে খেয়ে মানুষ হয়েছে, তাদের পুরো ফ্যামিলিটাই শেষ হয়ে গেছে, ওই যাকে নিয়ে গেল সে মাত্র ভ্যান চালিয়ে খেত, শুধু আমাকে ঢোকানোর জন্য সঙ্গে আর দু একজন দেওয়া লাগে, তাই দিয়ে দিয়েছে। এটাই যদি তোমাদের বিচার হয়, ধিক তোমাদের এই বিচারে। ওই তন্ত্র মন্ত্র ডাস্টবিনে ফেলে দাও, আগে মানুষ হও, পশুর দল তোমরা রাজনীতি করতে আসো। জনগণের কল্যাণ সেই করতে পারে যার মধ্যে দরদ আছে। নিজের ইচ্ছা মতো আইন করবা, ইচ্ছা মতো যাকে খুশি তাকে জেলে এবং হাজতে ঢুকাবা, আর বলবো আমরা জনগণে খাদেম। বলো, মানুষ হত্যা করার মধ্যে কি জনগণের কল্যাণ আছে? কালকে তোমরা গাড়ি পড়িয়েছ, 30 জন মানুষকে পুড়িয়ে মেরেছ, একজন তো মরে গেছে, 6 জন মরার পথে, বাকিগুলো হাসপাতালে ঝিক ঝিক করছে। বলো কোন কল্যাণ হলো জনগণের মাধ্যমে? গাড়ি ভাঙছ সমানে, বলো কোন গণতন্ত্রের মধ্যে আছে? বলো আমাকে, কৈফিয়ত তোমাকে দিতে হবে যে দলই গাড়ি ভাঙ না কেন, এ দল ও দলের দোষ দেয়, ও দল এ দলের দোষ দেয়। গাড়ি তো ভাঙল, আগুন দিতে পড়ল, ট্রেনে আগুন দিলে, মানুষ মারলে, কি তন্ত্র এগুলা? আল্লাহ রসুল তো রাজনীতি করেছেন, আবু বকর ওমর ওসমান আলী রাজনীতি করেছেন, কোথায় এগুলো কোন সন্ধানে তো পাওয়া যায় না। আর ইহুদি নাসারদের রাজনীতি বাংলাদেশে তোমরা খাওয়ানোর চেষ্টা করছ, পচা বাতিল মাল, যারা মকজুব। আপনারা প্রতি সালাতে সুরে ফাতে পড়েন? একদল পড়ে না, আপনারা পড়েন তো নাকি? আরে বাবা, একটু জোরে টোরে বলো শুনি, কি জাতের আহলে মরা না জেন্দা বুঝি না কিছু? পড়েন তো সুরে ফাতে নাকি? যতই ফতোয়া তোমরা দাও হুজুররা, মুফতি সাহেবরা, হাদিসের বাইরে কোন ফতোয়া চলবে না। হাদিসে পরিষ্কার বলছে, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সুরে ফাতিহা পড়ে না তার সালাতই নাই। ওটা একটা ফালতু একটা ওঠা বসা কারবা, সালাতই নাই। জানাজার সালাত হয় বাংলাদেশে, সুরে ফাতিহা নাই। ইমাম সাহেব জোরে জোরে বলে দেয়, কি বলে, নিয়ত পড়েন, নিয়ত, নিয়ত না পড়লে জানাজা হয় না, অত সুরা ফাতিহা পড়া যায় না। কি হতবাগা দেশ! ধর্ম নেতারা মন গড়া ধর্ম বানিয়েছে, রাজনৈতিক নেতারা মন গড়া রাজনীতি বানিয়েছে। আহলাদিস আন্দোলন বলে মন গড়া কারবার চলবে না, ওহির্বিধান মানতে হবে। এই মন গড়া লোকেরা কি ওহির্বিধানের বিচার করবে? আমি যদি বলি আমার বিরুদ্ধে জুলুম করেছো, হে সরকার বিচার করো, ও বলবে বাবা আমি তো তোমার উপর জুলুম করলাম, আমি আবার কি বিচার করব? তাই বলবে না? যে বিচারক আমাকে হাজতে ঢুকিয়েছিল ওই বিচারক আমাকে খালাস দিল, ও কি করে বলবে? তখন বিচারক বাহাদুরের সামনে রাজনৈতিক খড়গ ছিল, না দিলে বিচারকের চাকরি চলে যেত। কিসের বিচার? এ কি সেই বিচার নাকি খলিফাতুল মুসলিমিন আলী ইবনে আবি তালেব নিজে আসামির কাঠগড় দাঁড়িয়ে আছে, বিচারপতি সুরায় বিচার করছেন, বলুন আপনার বক্তব্য কি? বাদী বলছে আমার বর্মটা চুরি করেছে, ওই যে বিবাদী ইহুদি দাঁড়িয়ে আছে, বর্মটা আমি চিনি, ওটা আমার। ঠিক আছে, বিবাদী তোমার বক্তব্য কি? যে ওটা আমার বর্ম, ওটা ওনার নয়। বলবে তো? এবার বলছে, হে খলিফাতুল মুসলিমের, আপনি যখন বাদী, বলুন আপনার সাক্ষী কে? সাক্ষী আমার ছেলে, কারণ বর্ম আমারটা আমার ছেলেই চেনে, পাড়ার লোক চেনে নাকি? এগুলো কি ঠিক না কথা? আমার জামা কোনটা আমার ছেলে চেনে, এরা সংগঠন করলে কি ওরা চেনে নাকি? উনি ঠিকই বলছে, আমার ছেলে হাসান চেনে। বিচারক বলছে, বাপের সাক্ষী হিসাবে ছেলেকে কবুল করা হবে না, অতএব আপনার কেস আপনার বিরুদ্ধে চলে গেল, আপনার এই মামলা ডিসমিস, আসামির পক্ষে রায় হয়ে গেল। বাদী খুশি হয়ে বিচারককে ধন্যবাদ জানালেন যে আপনি আমাকে যে কোন রকম সম্মান দেখান নাই, বাদী হিসাবে যা ব্যবহার করা কর্তব্য তাই করেছেন, খলিফা হিসেবে যে আমাকে আলাদাভাবে কোন সম্মান দেখান নাই, এজন্য আমি খুব খুশি। আপনি যে সঠিক নীতি ফলো করেছেন ইসলামের, যে বাপের পক্ষে ছেলে সাক্ষী কবুল হয় না, এজন্য আমি আরো আনন্দিত। আমার এই বিচার যায় হোক গা, তা থেকে যায় আসে না, সুবিচার কায়েমের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিছুদূর চলে গেছে ওই ইহুদিটা, এবার বলছে ফিরে, হে খলিফা এটা আপনারই জিনিস, আপনি ফেরত নিন। তো তুমি ওখানে বললে যে আমার জিনিস, তো না, আমি দেখতে চাইছিলাম যে আপনার সামনে বিচারক সুবিচার করে না অন্যায় বিচার করে। আমি দেখলাম ইসলামী বিচার অত্যন্ত ন্যায়, অত্যন্ত সূক্ষ্ম সুবিচার। তাই আমি এই বিচারের কাছে মাথা নত করছি যে আদর্শ, যে দিন আপনাকে এবং আপনার বিচারককে এত সুন্দর মানুষে পরিণত করেছে, আমি ওর ইহুদি ধর্ম ছেড়ে দিয়ে ওই ধর্ম ইসলাম কবুল করলাম। বলো আলহামদুলিল্লাহ বলতে হবে না? চুপ চুপ থাকা যাবে না। আমাদের আলহামদুলিল্লাহ হলে জোরে আলহামদুলিল্লাহ বর্তমানে করে, তাই না? কারণ মঞ্চতে বলে দিলে সবাই বলে, নাহলে এমনি কেউ বলে না। বলে দিলে বললে নাকি পাবেন না, নিজে থেকে বললে নাকি হল। বাংলাদেশের বিচার কি তাই নাকি বলেন আপনারা? আপনারা বলি ভালো হয়, আমি বলতে মুশকিল হবে একটু, কারণ ডান পাশে আশপাশে মেলার টিকটিকি বসে আছে মোবাইল নিয়ে। এটা আবার আজকে রাতে দশটার পর ঢাকা চলে যাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিচার হবে, গালো সাহেব বেরিয়ে কি করল। শুনে দেখেন, বিচার নিষ্পত্তি হয়েছে 20 নভেম্বরে, আর আজকে 29 নভেম্বর। বিচার নিষ্পত্তি হওয়ার পরে আজকে জীবনে প্রথম স্কাইপে ভাষণ দিয়েছি আমার রুমে বসে সৌদি আরবের রিয়াদে, 45 মিনিট। সোয়া 12টায় ভাষণ শেষ করে জুমার খুতবা দিয়েছি, সেখান থেকে বেরিয়ে আজকে একই দিনে আপনাদের সম্মেলনে এসেছি। এবং আজকে কেস নিষ্পত্তির পরে আমার প্রথম ভাষণ হচ্ছে এই আপনাদের মোহনপুর উপজেলায়। এজন্য আপনারা কিন্তু স্মরণীয় হয়ে থাকলেন কি আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আপনাদের কাছে মূল কথাটাই বলে যাচ্ছি যে অপরাধে অপরাধী হয়ে আমরা জেল খেটেছি, এই অপরাধে অপরাধী হতে এখন কি আপনারা রাজি আছেন? জেলে গেলে আর জীবনে আসবেন না, কারণ দেখছি তো আমরা 4 জন গিয়েছিলাম, 2 জন আউট হয়ে গেছে, ভয়ে বাপরে বা ওনার সঙ্গে থেকে আবার জেলে মরবো নাকি? তা আমার সঙ্গে আপনারা থাকবেন না, মসজিদ পেলে থাকবেন, মাদ্রাসা পেলে থাকবেন, এতিমখানা পেলে থাকবেন, টিউবওয়েল পেলে থাকবেন, উজুখানা পেলে থাকবেন, রমজান মাসে ইফতারি পেলে থাকবেন, কোরবানের সময় গরু পেলে থাকবেন। এখন তো আমি সব কিছুই দিতে পারে না, ওনার সঙ্গে থাকলে জেল খাটতে হবে অথবা মামলা টাকা দিতে হবে। এখন এসে লাভ আছে? সুখের দিনে সবাই থাকে, দুঃখের দিনে কেউ থাকে না। আপনারা দুঃখের দিনে ছিলেন, আমরা